হে বন্ধু, কুরআন ও হাদিসের সমন্বয়ে জীবন গড়তে ভয় পেও না, কারণ কুরআন ও হাদিসের আলোকে তোমার আমালের বিশুদ্ধতা যাচাই করা হবে। যদি তা মুয়াফিক হয়, কঠিন কামতে পাবে মুক্তি, অন্যথায় পাবে লাঞ্ছনা। কুরআন হাদিস কোনদিন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই, আহলে হাদিস আন্দোলন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না। মৃত্যুর কথা যদি মনে পড়ে ওরে, ওহির বিধান তব রেখো স্মৃতি পরে। মৃত্যুর কথা যদি মনে পড়ে ওরে, সহি হাদিসের কথা রেখো স্মৃতি পরে। জাল হাদিসের বেড়া জালে নিজেকে জড়িও না, কুরআন হাদিস কোনদিন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই, আহলে হাদিস আন্দোলন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না। পরকালের কথা যদি কারো মনে জাগে, সেরে কি আমল ছাড়ো ওগো মৃত্যুর আগে। পরকালের কথা যদি কারো মনে জাগে, বেদাতি আমল ছাড়ো ওগো মৃত্যুর আগে। মাজহাবি ফের কাতে পড়ে পরকাল হারায় না, কুরআন হাদিস কোনদিন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই, আহলে হাদিস আন্দোলন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না। নাজাতের আশা যদি করো পরকালে, দাওয়াতু জিহাদ করো কলহ দ্বন্দ্ব ভুলে। নাজাতের আশা যদি করো পরকালে, দাওয়াতু জিহাদ করো কলহ দ্বন্দ্ব ভুলে। দাওয়াতু জিহাদ ছাড়া মুক্তি পাবে না, কুরআন হাদিস কোনদিন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও সবই, আহলে হাদিস আন্দোলন ভুলো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না রে, সহি হাদিস কোনদিন ছেড়ো না।